الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আমি এখন যে বিষয়ে আলোচনা করতে চাই তা হল নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা। গত বর্ষে জামাতের সাথে সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি, হয়তো আপনাদের স্মরণ আছে তাই না? আর আজকে অল্প আলোচনা নির্দিষ্ট সময়ে সালাত আদায় করার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 103 নম্বর আয়াতে বলেছেন, ان الصلاه كانت على المؤمنين كتابا موقوتا. নিশ্চয়ই মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা ফরজ করা হয়েছে। নির্দিষ্ট সময়ে সালাত ফরজ। যদি কেউ ফজরের সালাত জোহরে পড়ে হবে, জোহরের সালাত আসরে পড়ে হবে, আসরের সালাত মাগরিবে পড়ে হবে, মাগরিবের সালাত ইশার সময় পড়ে হবে, আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ জানি, কিন্তু মানায় ত্রুটি। আজকে এক জায়গায় গেলাম, আরেকদিন গেছি, তো ওখানে দশ ছিল। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনারা সারা কোন জায়গায় পড়ে, বলে মুসলিম এখানে পড়ি। এর আগে একদিন গেলাম, একটা লোককে পেলাম না আমাদের দেশে, আজকে গেলাম আজকে একটা লোক নেই বুঝছেন এসব সমান। আরেকদিন গেলাম বৃহস্পতিবারে, তাই প্রশ্ন করলাম, তো একজন উত্তর দিলেন হয়তো ওরা কেউ ছিল না, আমি বৃহস্পতিবার ছুটির দিন হয় তো আজকে তো ছুটির দিন না, আগে বলে মনে মনে মনে ভাবনা ওখানে ভিতরে যাই দেখে ওখানে লোক মজুদ। একজনকে জিজ্ঞেস করলাম ওখানে আছে না, কিন্তু একটা লোক নমাজে আসলো। অনেক এদের মধ্যে থেকে অনেকেই আমার সাথে হজর করেছে, জানি না জামাতের সাথে পড়েনি, এখন পড়ে গেলে তাও সম্ভব। আমার মেয়েরা আমার বড় দুঃখ রয়েছে, হজ আদায় শেষ, হজে গেলেন সবাই একদম পরিপূর্ণ ওয়াদা, মৌত পর্যন্ত সালাত ছাড়ব, পরিপূর্ণ আদা করেছে, কিন্তু আদা করে তো এরকম করলে হবে আদা? বলে এরকম আদা হবে? সালাতের হুকুম আমাদেরকে কে দিয়েছেন? দ্বিতীয় নম্বরে আল্লাহর নির্দেশ ক্রমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কোরআন এবং সুন্নাহ। সালাতের নির্দেশ আছে আর নির্দিষ্ট সময়ে সালাত। দুঃখ লাগে হজ আদায় করেছে, উমরা আদায় করে বাবা, কিন্তু সালাত নির্দিষ্ট সময়ে পড়ে না বা জামাতের সাথে পড়ে না কিংবা পড়েই না। ভাইরামা, এই জন্য গত দর্শে জামাতের সাথে গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম, এখন নির্দিষ্ট সময়ে সালাতের গুরুত্ব সম্পর্কে একই হাত পাঠ করলাম। স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমাদের জন্য নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা ফরজ। ফজরের সালাত ফজরে কোন কোন মুসলিম যদি বলি অনেক মুসলিম হয়তো অত্যুক্তি না হতে পারে, ফজরের সালাত সালাত জামাতের সাথে পড়ে না পড়েই না, কি বলে আপনার? ফজরের সালাত চার রাকাত, অনেক মুসলিম দেখা যায় কয়লা পড়ান চার খ্রিস্টান, ওইটা কোনটা? ফজরের সালাত। আবার কেউ কেউ আছে জামাত মিস, ওয়াক্ত মিস, দশটায় পড়ে আর নয় সাতটায় ডিউটি দেওয়ার আগেই পড়ে যায়, কি বলে আপনার নামাজ পড়ে? আল্লাহ যদি বাই চান্স এরকম হয়ে যায় এক বছর দুই বছর দশ বছর যায় একবার, একটা কথা বললাম বাই চান্স করতে পারেনি ঘুম থেকে ঘুমের কারণে, তাহলে ওই যখন উঠবে তখন পড়বে, কিন্তু সবসময় প্রাথমিক একটা অভ্যাস করে নেয় যে আমি সাতটা রুজু সুন্দর করবো, এরকম নামাজ হবেই বুঝতে পারছেন। অতএব ভয় করা উচিত আল্লাহকে। কালকে যদি আপনাদের আপনার মধ্যে সুযোগ যায়, আমার মধ্যে সুযোগ যায় নামাজ না করি না পড়া অবস্থায় তো আমার মধ্যে কিরকম হবে কি বল আপনারা বলেন তো? আমি জানি আগামীকাল জিন্দা থাকবো, আমি জানি পরশু জিন্দা থাকবো, তাই কথার পেজ ধরবেন না। পেজ না গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের কথা সরাসরি মানুন, কথা বুঝতে পারছেন? আল্লাহ আল্লাহ রসুলের কথা সরাসরি মানুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের সংবাদ জানে। আপনি হয়তো আরেকজনকে বুকা বানিয়ে দিলেন কথা বলে ফতোয়া জিজ্ঞেস করতে সময় এরকম বলে ঠিক না, মশলা প্রশ্ন করতে সঙ্গে এরকম আছে, কিন্তু আল্লাহ দেখছে আপনার মনে কি আছে। চেহারার দিকে থাকে না, আল্লাহ তাকায় তোমাদের তোমার আমলের দিকে আর তোমার মনের দিকে, আমলের দিকে আর মনের দিকে। তো আল্লাহ আমাদের হৃদয়ের দিকে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন الصلاه على وقتها, সালাত তার সময়ে পড়া, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা, এটা হলো সর্বোত্তম আমল। বুঝতে পারছেন? আল্লাহু আকবার। এটা বুঝে যায় যার সালাত যত বেশি মজবুত হবে সে তত বেশি আল্লাহ বলি হবে, কারণ আল্লাহ নিজে বলেছে ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে বাধা প্রদান করে অশ্লীল কাজকর্ম থেকে আর শরীর বিরোধী কাজ থেকে। আল্লাহ নিজে বলছে কোন বিষয়ে? সালাতের বিষয়ে। তো আপনার যদি সালাত ঠিক হন আপনি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সালাত ঠিক করার চেষ্টা করি, আমাদের দুর্বলতা আছে, সালাত যখন দাঁড়ায় তত সালাত সেরকম হয় না, এই জন্য অনেক সময় সালাতের প্রভাব আমাদের মধ্যে পড়ে না। সালাতের দোষ নেই, দোষ আমার নিজের মধ্যে, কথা বুঝতে পারছেন? আমরা কি করবো? আমাদের দোষ ঠিক করার চেষ্টা করবো, সংশোধন করার চেষ্টা করবো, সালাত মজবুত করে আদায় করার চেষ্টা করবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। কি বলেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? একবার হাত দিন, হাত দিন, ইয়া আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই হাদিসে দ্বিতীয় নম্বর প্রশ্ন আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, তারপর আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর কোন আমল উত্তম? সালাত প্রথম এই হাদিসে। তারপরে তিনি বললেন বিরুল ওয়ালিদাইন, মা বাবার হক আদায় করা, মা বাবার সাথে সব ব্যবহার করা। আল্লাহ বুঝছেন তো, যাদের মা বাবা আছেন মনে করেন আলহামদুলিল্লাহ একটা নিয়ামত, মা বাবা নাই তাদের হক আদায় করবে, কিন্তু জিন্দা মৌজুদ আল্লাহ মালিক আলহাম, মা আছেন অথবা বাপ আছেন আল্লাহ মালিক আলহাম, উভয় আছেন আল্লাহ মালিক, আরো বেশি আল্লাহ সব ঠিক কিনা? আচ্ছা মা বাবা আপনার জিন্দা আছেন বয়স্ক কষ্ট আপনার খেদমত করছে, আপনার দাদা দাদা সন্তুষ্ট থাকবেন রাজি থাকবেন? কেউ যে বললাম মুশকিল বুড়ো মরে না হবে নাকি? আপনার খেদমত করবেন জান্নাতের পথ আম্মা আব্বা বলো আলহামদুলিল্লাহ। তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম আমল নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই ফজরের সালাত ফজরের সময় পড়ব, জোহরের সালাত জোহরের সময় পড়ব, আসরের সালাত আসরের সময় পড়ব, মাগরিবের সালাত মাগরিবের সময় পড়ব, ঈশার সালাত ঈশার সময় পড়ব। আমাদের উপর ফরজ করা হয় পাঁচ ওয়াক্ত ফরজ, পাঁচ ওয়াক্ত সালাত, সবই মিলে কয় রাকাত? কয় রাকাত? 17। আলহামদুলিল্লাহ সব বাকি আপনি বেশি করেন আমার হাত আলহামদুলিল্লাহ, এটা আপনি এক্সট্রা করেছেন ফরজ সলা দিকে হলো আসল, বাকি যদি আমল করতে হবে বেশি ওইটা আল্লাহর পক্ষ থেকে এক্সট্রা মনে আসে আল্লাহ আমার কাছে আলহামদুলিল্লাহ ঠিক না, কিন্তু আসল যেটা ওইটা যেন না শুনি কখনো বুঝতে পারছেন? কাজ ছাড়তে পারি, ডিউটি ছাড়তে পারি, কিন্তু সওয়াব যেন না ছাড়ে। এরকম যদি হয় তাহলে বুঝে গেল আমাদের ইমান ঠিক আছে, আল্লাহ আচ্ছা। দ্বিতীয় নম্বরে হাদিসে কার সাথে সুপ্রমাণ করা বলেছেন? তৃতীয় নম্বর এই হাদিসে বলেছেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। তৃতীয় নম্বর বলছি তাহলে আমাদের জন্য প্রথম যে আমল, আমরা তো জেহাদে যেতে পারছি না, আমাদের জেহাদে কি? প্রথমে সালাত শুরু, সালাত ঠিক করবো, বুঝলেন তো? প্রথমে সালাত ঠিক করবো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আদায় করবো, এমনি ভাবে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করবো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে মাফ করো, মা বাবাকে মাফ করো, আমাদেরকে মাফ করো।